তুমি কাহাকে সিজদা করিতে বলিলেই কি আমরা তাহাকে সিজদা করিব? ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا কত মহান তিনি যিনি নবমণ্ডল সৃষ্টি করিয়াছেন রাশি চক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামী রূপে তাহার জন্য যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চাহে। রহমানের বান্দা তাহারাই যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তাহারা বলে সালাম। এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা অবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া এবং তাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত করো উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা নিশ্চয় উহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে নিকৃষ্ট। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না কার্পণ্যও করে না বরং তাহারা আছে এত দুভয়ের মাঝে মধ্যম পন্থায় এবং তাহারা আল্লাহর সঙ্গে কোন ইলাহকে ডাকে না। আল্লাহ যাহার হত্যা নিষেধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে। কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়। তাহারা নয় যাহারা তওবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ উহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্যের দ্বারা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ومن تاب وعمل صالحا فانه يتوب الى الله متابا যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণ রূপে আল্লাহর অভিমুখী হয়। والذين لا يشهدون الزور واذا مروا باللغو مروا كراما এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে। والذين اذا ذكروا بايات ربهم لم يخروا عليها صما وعميانا এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما এবং যাহারা প্রার্থনা করে হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে করো মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য। তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল। তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে। خالدين فيها حسنت مستقرا ومقاما সেখানে তাহারা স্থায়ী হইবে আশ্রয়স্থল ও বসতি হিসেবে উহা কত উৎকৃষ্ট। قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم